السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثني ربي رحمة للعالمين وهدى للعالمين أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিন, যিনি বিশ্ব দরবারের মহান মালিক এবং মনিব, আমাদের মহান মালিক এবং মনিব, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে অশেষ মেহরবানি করে আমাকে আপনাকে তার মনোনীত দিনের তলব এবং ফিকির দান করেছেন এবং দিনের অন্বেষণকারী হিসাবে জুমার দিন, মনোনীত দিন, মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য রহমতের পরিবেশে আসার, মসজিদের পরিবেশে আসার সুযোগ দান করলেন। এজন্য প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে চরম নতি স্বীকার করে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দিনের তলব বহু ধরনের, এমন যাদের মধ্যে দিনের তলব আছে, দিনের ফিকির আছে, তাদের জন্যই সম্ভব আজানের পর মসজিদে আসা। আর যাদের মধ্যে দিনের তলব নাই, দিনের ফিকির নাই, দিনের সামান্যতম চিন্তাও নাই, তাদের জন্য সম্ভব নয় মসজিদে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে দিনের তলব দান করেছেন, দিনের ফিকির দান করেছেন। একজনের নাম ছিল আবু তালেব, কিন্তু তার দিনের তলব ছিল না। নাম আবু তালেব, কিন্তু তলব তার মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন। শুধু বঞ্চিত, আল্লাহ রসুল চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, তারপরও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা আমার আপনার নাম আবু তালেব বানান নাই, কিন্তু আমার আপনার ভিতরে দিনের তলব দিয়েছে, দিনের তলব দিয়েছেন, দিনের ফিকির দিয়েছেন। এই তলব আর ফিকির বহু ধরনের, এমন সাচ্চা তলব যদি কারোর মধ্যে পয়দা হয়, আল্লাহ তবারক ওয়া তাআলা তার দিনের তলব আর পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দেন। একজন বাচ্চা যখন কাঁদে, বাচ্চা তো কথা বলতে পারে না, সে তার জীবনের বিভিন্ন চাহিদা পূরণ করে শুধু কাঁদার দ্বারাই। বাচ্চার ভিতরে কিতাবে আছে, যদি খাঁটি তলব থাকে, খাঁটি তলব নিয়ে যদি বাচ্চা কাঁদে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের বুকের মধ্যে দুধ তৈয়ার করে দেন, মায়ের মধ্যে তরক পয়দা করে দেন যে যাও তুমি দুধ দাও, ছটপটি পয়দা করে দেন, কাজ রেখে তুমি যাই দুধ দাও আগে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চা কাঁদে কিন্তু মা কোনো ভ্রুক্ষেপও করে না, কেন? ওই সময় খাঁটি তলব পাওয়া যায় না, একটু আগেই দুধ খাইছে আবার কাঁদতেছে। তদ্রুপ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের তলব যাদের মধ্যে পয়দা করে দেন, দিনের ফিকির যাদের মধ্যে পয়দা করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ওই তলব আর পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল তারা দিনের তলব নিয়ে, দিনের ফিকির নিয়ে, দিনের জন্য চেষ্টা আর মেহনতকে নিয়ে জীবন অতিবাহিত করেছে। যেন আল্লাহ তাআলার কাছে দিনের তলবের বহু দাম, বহু দাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, কিতাবে ঘটনা বর্ণিত হয়েছে, হাদিসের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি খলিফা, রানিং খলিফা। এক লোক শামদেশ থেকে এসেছে, সিরিয়া থেকে এসেছে, সুদূর মদিনা এসেছে, হযরত ওমরের দরবারে এসে বসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আগন্তুককে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে এসেছো? তিনি উত্তরে বললেন যে আমি সিরিয়া থেকে, শামদেশ থেকে এসেছি। সিরিয়া থেকে শামদেশ থেকে মদিনার দূরত্ব অনেক দূরত্ব, আর এক মাসের পথ। তৎকালীন যুগে তো যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, প্লেন ছিল না, রেল ছিল না, বাস ছিল না, পায়ে হেঁটে চলাচল করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এত দূরের থেকে তুমি মদিনা এসেছো, কেন এসেছো? আগন্তুক জবাবে বলল যে আমি শুধু এই কথাটা জানার জন্য, শেখার জন্য এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আত্তাহিয়াত কিভাবে পড়েন, কিভাবে পড়তেন, তাশাহুদ কিভাবে পড়তেন, এই জিনিসটা জানার জন্য আমি, শেখার জন্য এসেছি। সাধারণ কথা নয়, শামদেশ থেকে, সিরিয়া থেকে মদিনায় আসা সাধারণ কথা নয়। ওই যুগে মক্কা থেকে মদিনায় যাইতেও 14 দিন লাগত আর কি, পায়ে হেঁটে যাইতে। আমরা হাজি সাহেবরা যারা যাই তারা তো বুঝি না, কেউ বাসে যায়, কেউ কারে যায়, কেউ বিমানেও যায়, কেউ তো বুঝে না। পায়ে হেঁটে গেলে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় যাইতে 14 দিন লাগত, আর শাম থেকে মদিনা আসতে এক মাসের পর অতিক্রম করতে হয়েছে। যখন আগন্তুক এই কথা বলেছে যে আমি শুধু এই কথা জানার জন্য, শেখার জন্য এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তাশাহুদ কিভাবে করতেন, আত্তাহিয়াত কিভাবে করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এই কথাটা গভীর ভাবে, ভীষণ ভাবে প্রভাবিত করে ফেলল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন, কিতাবে আছে তিনি কাঁদলেন, এমন কাঁদা কাঁদলেন যে তার দাড়ি মোবারক পর্যন্ত অস্ত্রসিক্ত করে ফেলল, দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেললেন। ভিজিয়ে ফেলার পর এক পর্যায়ে বললেন, আল্লাহি ইন্নী লারজু মিনাল্লাহ আল্লাহ ইউআযিবাকা আবাদা। বললেন, এই বাবা, আমি কসম করে বলছি, আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলছি, আল্লাহর রহমতে প্রত্যাশী করে বলছি, তোমার মতো লোককে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে আযাব দিবে না। ভাই, দিনের তলবের বহু বহু বড় দাম, যাদের মধ্যে তলব আছে যাদের মধ্যে দিনের ফিকির আছে, দিনের জন্য দরদ আছে, দিনের জন্য চেষ্টা আছে, মেহনত আছে, তারা কামিয়াব হবেই হবে। ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সামনে এই সময়গুলো যে দিয়েছেন অত্যন্ত দামি সময়। আজকে মুহররম মাসের 17 তারিখ, মুহররম চাঁদ, এরপরে হল সফর চাঁদ, এরপরে রবিউল আউয়াল চাঁদ। আরবি চাঁদগুলোর সাথে, মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। এই মুহররম মাসে আর সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সহ মুসলমানরা হিজরত করেছেন, হিজরতের মহান আমল বাস্তবায়ন করেছেন এই সময়গুলোতে। একদিনে তো আর হিজরত হয় নাই, আস্তে আস্তে হিজরত হয়েছে। আস্তে আস্তে গোপনে মুসলমানরা মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমায়। মুসলমানদের হিজরতের কথা, সাহাবায়ে কেরামের হিজরতের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এই সময়গুলো অত্যন্ত দামি সময়। আর রবিউল আউয়াল মাস, এটা অত্যন্ত মর্যাদান্বিত, মহিমান্বিত এই পৃথিবীর, এই ধরাধামে তিনি আগমন করেছেন, তার আগমনের মাস রবিউল আউয়াল মাস। এই জন্য এই প্রত্যেকটি মাস, মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। যেহেতু এই মাসগুলোর সাথে ইবাদতের সম্পর্ক, বন্দেগীর সম্পর্ক, এজন্য কিতাবে আছে, যেহেতু আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক, নেকির সম্পর্ক, এজন্য আরবি মাসের খোঁজ খবর রাখা, আরবি মাসের হিসাব রাখা, তারিখ জানা, মাস গণনা করা, এটা হলো ফরজে কেফায়া, ইবাদত, এটা ফরজ। জানা জান্নামাজ যেমন ফরজে কেফায়া, এটা এরকম ফরজে কেফায়া। কিছু মুসলমান যদি এদের গণনা রাখে, এদের হিসাব রাখে, খোঁজ খবর রাখে, তাহলে অন্য মুসলমান থেকে এই ফরজ আদায়ের জিম্মাদারি সাবেত হয়ে যাবে। আর যদি কোনো মুসলমান আরবি মাসের খোঁজ খবর না রাখে, আরবি মাসের হিসাব না রাখে, গণনা না রাখে, তাহলে সকল মুসলমান এই ফরজে কেফায়াকে তরক করার গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমরা স্মরণ রাখব আজকে মুহররম চাঁদের 17 তারিখ, এই মুহররম চাঁদ, এরপরে সফরের চাঁদ। এই চাঁদগুলো অত্যন্ত মহিমান্বিত, মর্যাদান্বিত। মুসলমানরা, সাহাবায়ে কেরামরা, আমাদের নবী স্বয়ং, তারা এই মাসগুলোতে, এই সময়গুলোতে হিজরত, হিজরতের আমল, এটা অনেক কঠিন আমল আছে, অনেক কঠিন আমল, অনেক কুরবানির আমল, অনেক ত্যাগ আর তিতিক্ষার আমল আছে আমাদের জন্য, অনেক শিক্ষণীয় বিষয় আছে এই হিজরতের আমলের মধ্যে। আল্লাহ রাসূল কিভাবে হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে হিজরত করেছেন, কিভাবে তারা দিনের জন্য কুরবানি করেছেন, ত্যাগ আর তিতিক্ষা তারা দিয়েছেন দিনের জন্য, এগুলি আমাদের জানার প্রয়োজন। আমরা তো মুসলমান, মৌরুসি মুসলমান, উত্তরাধিকার সূত্রে মুসলমান, বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু আমাদেরকে তো কোনো কষ্ট করতে হয় নাই দিনের জন্য, কোনো কষ্ট করি নাই, কোন রকমের অসুবিধার সম্মুখীন হই নাই আমরা। আমরা তো সুবিধাবাদ, জিন্দাবাদ মুসলমানের মতো আর, কিন্তু মুসলমান হইতে হলে, দিনের উপরে চলতে হলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়, দিনের জন্য সব ধরনের কষ্ট হাসি মুখে গ্রহণ করে নিতে হয়। এই জিনিসগুলো আমরা জানবো কোথেকে, বুঝবো কোথেকে, হিজরতের আমল থেকে এগুলি বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করেছেন। যেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে হিজরতের কথা, দিনের জন্য ত্যাগের কথা, কুরবানির কথা উল্লেখ করেছেন, নুসরতের কথা, হিজরত আর নুসরত দুইটা শব্দ আছে। যারা হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা দিনের জন্য সাহায্য করেছেন, সাহায্যের অনুপম আদর্শ দেখিয়েছেন, তাদের আনসার বলা হয়। কিতাবে লিখতে, দিন টিকিয়ে রাখার জন্য, দিনের প্রচার প্রসারের জন্য, কামত পর্যন্ত দিনের প্রভাব এবং প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য হিজরত আর নুসরতের আমল জরুরি, এটা থাকবে কামত পর্যন্ত, এটা থাকবেই থাকবে, রইতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিজরত আর নুসরতকে দ্বীনের দুইটা বাহু বানাইছেন। একটা পাখি যেমন দুইটি বাহু সাহায্য ছাড়া উঠতে পারে না, দুইটি বাহুর সাহায্য ছাড়া পাখি যেমন উঠতে পারে না, তদ্রূপ দিন চলতে পারে না। এই দুইটি আমলের মাধ্যম ছাড়া দিন টিকতে পারে না, দিনের প্রচার প্রসার হইতে পারে না। এই জন্য তো আল্লাহ রাসূলকে হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে। মক্কার জিন্দগিতে 13 বছর কাটাইছেন, 13 বছর কাটাইছেন নবুয়ত লাভের পরও অত্যন্ত নির্যাতিত জীবন, নিপীড়িত জীবন, অনেক মানবেতর জীবন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীতে হিজরতের হুকুম দিয়েছেন। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর নবুয়ত প্রাপ্ত পাই, নবুয়ত প্রাপ্ত হয়েছে। নবুয়ত প্রাপ্তির আগে আরবদের কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র ছিলেন, যত্নের পাত্র ছিলেন, আলালের ঘরের দুলার ছিলেন। কেউ আল্লাহ রাসূলের শত্রু ছিল না, বরং দেখা গেছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা তাদের আমানতকে গচ্ছিত রেখেছে, আমানতকে সঞ্চিত রেখেছে। ওই সময় তো আর ব্যাংক ব্যালেন্স ছিল না, বড় আমানতদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কাফের মুশরিকরা তাদের আমানত গচ্ছিত রেখেছে, সঞ্চিত রেখেছে। তিনি সমস্ত কাফিরদের কাছে বড় আদরের ছিলেন, আলালের ঘরে দুলার ছিলেন এবং বড় মহব্বতের পাত্র ছিলেন। যেই তিনি নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর সাফা পর্বতে উঠে তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে জগতের মানুষ, হে মক্কার মানুষ, যদি তোমরা অনন্তকালের শান্তি পাইতে চাও, অনন্তকালের জন্য জাহান্নাম থেকে বাঁচতে চাও আর চিরস্থায়ী শান্তি লাভ করতে চাও, তাহলে তোমরা এক মাবুদকে ধরো, এক আল্লাহকে ধরো, সব ধরনের উপাস্যকে ছেড়ে ধরো। এই ঘোষণা যখন দিলেন তখন থেকেই গুটিগত লোক ছাড়া, কয়েকজন লোক ছাড়া, বাকি সব ঘোর শত্রুতে পরিণত হয়েছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা শত্রুতা শুরু করল, ষড়যন্ত্র শুরু করল, এই ষড়যন্ত্রের বর্ণনা দেওয়া সম্ভব নয় অল্প সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হিসেবে ছিলেন খাজা আবু তালেব। আল্লাহ রাসূলের জীবনে অনেক উপকার করেছেন, অনেক উপকার করেছেন, আল্লাহ রাসূলের অভিভাবক হিসেবে, ছায়া হিসেবে ছিলেন। আবু তালেবের জীবদ্দশাতে কাফির মুশরিকরা রসুলের বিরুদ্ধে কথা বলার এবং আল্লাহ রসুলের মোকাবেলায় দাঁড়াবার মতো কোন সাহস করেনি। যেই আবু তালেবের মৃত্যু ঘটে গেল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেল, অনেক ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এক পর্যায়ে মক্কার একটা ঘর ছিল, অভিশপ্ত ঘর, দারুন নাদোয়া, তাফসীরের কিতাবে আছে, কোরআনে আছে, অভিশপ্ত ঘর দারুন নাদোয়া। ওই দারুন নাদোয়ায় কাফেররা একটা পরামর্শ সভায় বসলো যে মুহাম্মাদের ব্যাপারে কি করা যাবে। নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, হুদাল্লিল আলামিন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে, তাকে কি করা যায়, তার ব্যাপারে কি করা যায়, এইটাই পরামর্শ নিয়ে বসে পড়ল। শয়তান আমার আপনার চির শত্রু, শয়তান এই সংবাদ জানতে পারে, শয়তান তো সব খবরই রাখে। শয়তান এই খবর জানার পর সেই দারুন নাদুয়ার ঘরে গিয়ে প্রবেশের জন্য দরজায় করাঘাত করে, শয়তান একটা হুজুরের বেশে পাগড়িওয়ালা টুপিওয়ালা দরবেশ বীর সাহেবের বেশে এরকম গিয়ে অনুমতি চাইছে, আমি ভিতরে ঢুকতে চাই। আবু জাহাল বা যারা ছিল তারা বললো যে না, আপনার মতো লোক কেন এখানে ঢুকবেন, এখানে কিছু রাজনীতির কথা হবে, এখানে কিছু গোপন কথা হবে, আপনার মতো লোক কেন এখানে ঢুকবেন। ফাটান এক পর্যায়ে বললো যে আপনারা যে বিষয়ে এখানে পরামর্শ করবেন ওটা আমি জানি, আপনাদেরকে বুদ্ধি দিব, আমার বুদ্ধি বেশি, আপনাদের উগ্রতা আছে, বুদ্ধি নাই, আমার বুদ্ধি বেশি, এই জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করছি, বুঝ দিচ্ছি। আবু জাহাল এক পর্যায়ে বললো যে তুমি কিভাবে জানো যে আমরা এখানে, আমরা কি পরামর্শ করবো এখানে? বলে আমি জানি যে তোমাদের একটাই চিন্তা, আমারও একটাই চিন্তা যে মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়, মুহাম্মাদকে নিয়ে একটাই চিন্তা, আমারও চিন্তা তোমাদেরও চিন্তা যে তাকে কিভাবে পরাহত করা যায়, কিভাবে পরাস্ত করা যায়, একটাই চিন্তা। এক পর্যায়ে আবু জাহাল আশ্চর্য আশ্চর্য হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, হয়ে গিয়ে বলল আপনি আমাদের খবর কিভাবে রাখলেন, আমাদের এদিকে কুপন বইল, ঠিক আছে আপনার মতো লোককে আমরা নিব, ঠিক আছে আপনি বসেন, আপনি সভাপতি এই মজলিসের, আপনি এখানে বসেন। শুরু হয়ে গেল শয়তানের সভাপতিত্ব মজলিস, গোপন বৈঠক চলছে, রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্রের কথা আলোচনা হয়েছে, দুইটি প্রস্তাব নাকচ হয়েছে আর একটি প্রস্তাব গৃহীত হয়েছে। যদিও রুদ্ধদ্বার বৈঠক ছিল, গোপন বৈঠক ছিল, আল্লাহ তাআলার কাছে তো কোনো গোপন নাই, দুনিয়ার মানুষের কাছে গোপন, দুনিয়ার মানুষ জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত বানিয়ে জিবরীল আমিনের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন, রাসূলকে জানা দিয়েছেন গোপন বৈঠকের কথাগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে নয় পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া মুকুরু বিকাল্লাযিনা কাফারু যে সময় কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, তারা তিনটা বিষয়ের আলোচনা করেছিল। এই তিনটি বিষয় আমি আপনাকে জানাই দিলাম, তিনটি বিষয় কি কি, একটা তারা আলোচনা করেছিল সভা পরামর্শ সভা, সেখানে তারা আলোচনা করতে গিয়ে বলেছিল, ইবলিস সভাপতি হিসেবে বসে আছে, বলেছিল এই মুহাম্মাদকে বন্দী করা হোক, বয়কট করা হোক, সামাজিক ভাবে তাকে বয়কট করা হোক, খাদ্য পানীয় বন্ধ করে দেওয়া হোক, সে তিলে তিলে শেষ হয়ে যাবে। শয়তান এই পরামর্শ শোনার পর বললো যে না, এটা করা যাবে না, এটা আগেও করা হয়েছে, ফলপ্রসূ হয় নাই। মুসলমানরা একসময় বন্দী জীবন যাপন করেছিল, শিয়াবি আবি তালে শিয়াবে আবি তালেবে বন্দী জীবন, তারা বন্দী জীবন তারা যাপন করেছিল, কোনো কাজ হয় নাই। শয়তান বলে যে না, এটা বাদ দাও, এটা হবে না। কেউ কেউ পরামর্শের মধ্যে বলল এক কাজ করা হোক, এই মুহাম্মাদের নাগরিকত্বকে ক্যান্সেল করে দিয়ে মক্কা থেকে বহিষ্কার করে দাও। শয়তান বলল এই কথা আর দ্বিতীয়বার উচ্চারণ করিও না, কারণ উনি যদি বের হয়ে যায়, এখন তো তোমাদের নাগালের মধ্যে আছে, যদি বের হয়ে যায়, এই লোক এমন লোক, তার চেহারা এত সুন্দর, তার কথা এত সুন্দর, যে অনেক জনমত তৈরি করে ফেলবে, জনমত তৈরি করে তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়ে এসে তোমাদেরকে নিশ্চিন্ত করবে, এটা বাদ দাও। এই কথা আর দ্বিতীয় উচ্চারণ করবে। এক পর্যায়ে আরেকজন কেউ কেউ বলল যে তাহলে তাকে জবাই করে হত্যা করা হবে। শয়তান এই পর্যায়ে হাতে টানি দিয়ে রাইট দিল যে ঠিক আছে, এই প্রস্তাব সঠিক, এটাই আসল বুদ্ধি, এটাই করা হোক, তবে তাকে জবাই করে হত্যা করতে হলে কিভাবে করতে হবে এই বুদ্ধিটা আমি দিব, কারণ আমার বুদ্ধি বেশি, তোমাদের উগ্রতা বেশি, উগ্রতা দিয়ে সব কাজ হয় না, বুদ্ধি লাগে। শয়তান বলল যে বুদ্ধি দিচ্ছি আমি, কিভাবে হত্যা করবে, হাতে তালি দিয়ে এটা পাস হয়ে গেল। কোন কাজ পাস হয়ে গেলে হাতে তালি দেয়, যে শয়তানের যারা অনুসারী তারাই দেয়, এটা শয়তানের কাজ, ইসলামী কালচার এটা নয়। পাস হয়ে গেলে হাতে তালি দিয়ে পাস করে, যাই হোক, এক পর্যায়ে শয়তান বলল আমি বুদ্ধি দিব তোমাদেরকে, আমার বুদ্ধি বেশি, এই পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিকে যারা কোরআনের বিরুদ্ধে প্রয়োগ করেছে, রাসূলের বিরুদ্ধে প্রয়োগ করেছে, তাদের পিতা হল শয়তান, সকল বুদ্ধিজীবীর পিতা হল শয়তান। শয়তান এখন বুদ্ধি দিচ্ছে, কয় যে হত্যা করবে, ঠিক আছে হত্যা করতে হলে কেউ একা একা যাবে না, একা যায়, যদি কেউ হত্যা করতে যাও আশঙ্কা আছে সে হত্যা করার পরিবর্তে সে মুরিদ হয়ে যেতে পারে, যেমন খাত্তাবের ছেলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলা তাই হয়েছে। এই জন্য একা একা যাবে না, একা কেউ হত্যা করতে যাবে না, একা হত্যা করতে গেলে মরিদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। দলবল নিয়ে যাইতে হবে, দুই একজন হত্যা করলে করতে গেলে হবে। কিভাবে দলবল নিয়ে? শয়তান বলছে যে আরবের ১২টা গোত্র আছে, প্রত্যেকটি গোত্র থেকে ২টি করে যুবক উলঙ্গ তরবারি নিয়ে প্রস্তুত হও, তৈয়ার হও, ২৪ জন যুবক একসাথে মুহাম্মাদের বাসভবনকে ঘেরাও করো, রাতের অন্ধকারে তাকে একসাথে হত্যা করে ফেলো, তাহলে বনি হাশিম আর কোন প্রতিশোধ নিতে পারবে। নাউযুবিল্লাহ মিনজালিক। ভাই কথাগুলো আলোচনা কেন হচ্ছে? দিনের জন্য মেহনত করা, মুজাহাদা করা, এগুলি আমাদের অন্তরে জানতে হবে। এমনি দিন আসে নাই আমাদের কাছে, সাহাবায়ে কেরাম ওইরকমই কষ্ট করেছে, অনেক মুসিবত উঠাইছেন, অনেক দুঃখ যাতনার কুরবানি করেছেন, আজ আমাদের পর্যন্ত দিন পৌঁছায়। আমরা এমনিতেই দিন পায়ে গেছি, এমনিতেই তৈয়ার পায়ে গেছি, আর আমরা দিনের জন্য কোন রকমের কষ্ট করতে রাজি নই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে এটাই পাপ হয়ে গেছে যে আরবের ১২টা গোত্র থেকে প্রত্যেক গোত্রের ২জন করে নৌজওয়ান উলঙ্গ তরবারি নিয়ে একসাথে রাতের অন্ধকারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবনকে ঘেরাও করে তাকে একসাথে আক্রমণ করে হত্যা করবেন। আল্লাহ তাআলা জানা দিয়েছেন, জিবরিল আমিনের মাধ্যমে জানা দিয়েছেন, মুহাম্মদ আপনি এই মুহূর্তে মক্কা ছাড়েন, আপনি মক্কা ছাড়েন, আপনি মক্কা ছেড়ে সুদূর মদিনায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর। যেই সময় কাফির মুশরিকরা তাকে জীবনের তরে খতম করার জন্য ষড়যন্ত্র করছে, সিদ্ধান্ত নিয়ে ফেলছে, ওই সময় আল্লাহ রাসূল একটা চিন্তায় অস্থির হয়ে গেছেন। একটি চিন্তায়, কি চিন্তা, কি চিন্তা? কাফেরদের ভয় নয়, কাফেরদের মৃত্যুর ভয় নয়, কাফেরদের আক্রমণের ভয় নয়, কাফেরদের কিছু গচ্ছিত মাল ছিল, এই মালগুলো আমি কিভাবে তাদের কাছে পৌঁছাব? চিন্তা করেন কেমন মানুষ ছিলেন, কেমন আদর্শ ছিল। যারা তাকে জানে শেষ করে ফেলবে, তাদের মালকে পৌঁছানোর জন্য, তাদের আমানতের জিনিসগুলোকে পৌঁছানোর জন্য তিনি অস্থির হয়ে গেছেন, এই আমানতের মালগুলো আমি কিভাবে পৌঁছাব। আজ আমানতকে নিয়ে ছিনিমিনি খেলা হয়, যেখানে আমানত রাখা হয় সেখানে আমানত ভক্ষণ করা হয়। বিশ্বস্ত আমানতদার আমাদের নবী সাইয়েদুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে গেলেন, আমি আমানতের মালগুলো, এই আমানতগুলো আমি কিভাবে পৌঁছাবো মালিকের কাছে, কিভাবে পৌঁছাবো? এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আলী, হে আলী, এই আমানতের মালগুলোর দায়িত্ব আমি তোমাকে বুঝাই দিতে চাই। আমি নাম লিখে দিব, উমুকের মাল, উমুকের মাল, উমুকের নাম সব লিখে দিব, তুমি এই দায়িত্বটা একটু পূরণ করো, এই মালগুলো যথাস্থানে তুমি পৌঁছাও। আর আরেকটি কথা, আমি তো চলে যাব, আমি চলে যাচ্ছি, আমার জায়গাতে আমি তোমাকে সহায় রেখে যাব। কত বড় নবী প্রেম, কত বড় নবীর ভালোবাসা দেখেন, নবীর জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহায় রেখে যাবেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে আলী, তুমি মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, আমি তোমাকে সাথে নিয়ে যেতে পারতেছি না, এই আমানতের মালের দায়িত্ব তোমাকে দেওয়া হবে, আমি তোমাকে সাথে নিয়ে যেতে পারছি না, এর জন্য তুমি কষ্ট নিও না, দুঃখ নিও না, তুমি আমার স্থলাভিষিক্ততা পালন করো, তবে আমি তোমাকে ছাড়া মদিনায় ঢুকবো না, আমি মদিনার বাহিরেই থাকবো, তুমি যখন আসবে তারপর তোমাকে নিয়ে আমি মদিনায় ঢুকবো। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম মুসিবতের সফর হয়েছে, এই হিজরতের সফর অত্যন্ত মুসিবতের সফর, দুঃখের সফর, অত্যন্ত কষ্টের সফর। এই সফরের সঙ্গে ছিলেন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই সফরের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি জান্নাতি মানুষ, তিনি জান্নাতি মানুষ, নিঃসন্দেহে তিনি জান্নাতি মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সফরের সঙ্গী ছিলেন। আল্লাহ রাসূলের জীবনে কিতাবে লিখছে গুরুত্বপূর্ণ দুইটি সফর হয়েছে, একটি সফর হলো মুসিবতের সফর, দুঃখের সফর, সেই সফরটি হলো হিজরতের সফর, আর আরেকটি সফর হলো আনন্দের সফর, অত্যন্ত আনন্দের। আল্লাহ তাবারক ওয়া তাআলা উর্ধ জগতে নবীকে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে রাসূল সাড়া দিয়েছেন মেরাজের সফর। দেখা যায় কত সুন্দর, দেখা যায় আনন্দের সফরের সঙ্গী কে হয়েছিল, জিবরাইল আমিন। যেটা আনন্দের সফর সেই সফরের সঙ্গী হওয়া কিন্তু সহজ, এটা কঠিন বিষয় না। আর দুঃখের সফরের সঙ্গী হওয়া মানে দুঃখের ভাগ লওয়া, মুসিবতের ভাগ লওয়া, ঠিক কিনা? আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাটির তৈরি, নূরের তৈরি না, ফেরেশতারা হলো নূরের তৈরি। আল্লাহ তাআলা মাটির তৈরিকে বেশি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মাহাত্ম্য দিয়েছেন, যে তাকে এরকম ভাবে মুসিবতের সফরের সঙ্গী মানে। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হিজরতের সফরের সঙ্গী ছিলেন। এর দ্বারা একথা প্রমাণিত হয়, দিনের জন্য মেহনত করা, দিনের জন্য কষ্ট করা, যারা কষ্ট করবে তাদের সঙ্গী হওয়া, এটাই হলো সবক আমার আপনার জন্য শিক্ষা। আর দিনের জন্য কেউ মেহনত করতে রাজি নাই, কোন রকমের কষ্ট স্বীকার করতে রাজি নাই, দুনিয়ার জন্য হাজার কষ্ট, হাজার মেহনত, এমনকি মাথার ঘাম পায়ে ফেলতে ঠিক, পায়ের মাটি মাথায় উঠাইতেছি দুনিয়ার জন্য, কিন্তু দিনের জন্য কেউ কষ্ট করতে রাজি নাই। দিন কোথেকে এসেছে, কিভাবে এসেছে, ইতিহাস গুলো আমাদের জানাবে। হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী ছিলেন, কতদূর পর্যন্ত সঙ্গী ছিলেন, কতদূর পর্যন্ত সঙ্গী ছিলেন, কিতাবে লিখছে বার্ষিক দৃষ্টিতে বলা যায় তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন, হিজরতের সঙ্গী ছিলেন, গারে সাওয়ারের সঙ্গী ছিলেন, মদিনা তৈয়বা পৌঁছা পর্যন্ত সঙ্গী ছিলেন। শুধু মদিনা তৈয়বা পর্যন্ত পৌঁছাই নয়, বুজুর্গানে দিন তারা আরো লিখেছেন যে শুধু তাই নয়, আল্লাহ রাসূলের মৃত্যুর বড় খবরেরও তিনি সঙ্গী হয়ে আছেন। আবুবকর সিদ্দিক কবরেও সঙ্গী, হাসরেও সঙ্গী, উলসেরাতেও সঙ্গী, এমনকি জান্নাতের মধ্যে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হয়ে থাকবেন। আর জিবরিল আমিন উনি সঙ্গী হয়েছিলেন মেরাজের খবরে, কিন্তু উনি অর্ধপথ পর্যন্ত ফিরে এসেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, যাওয়ার পর বলছে ভাই ভাই মোহাম্মদ আপনি যান, এখন আর আমার যাওয়ার অনুমতি নেই, আমি আর এক কুল পরিবার সামনে যাইতে পারবো না, এক কুল পরিবার যদি আমি সামনে যাই আমার এই ছয়শত পাখা সহ আমি ভস্ম হয়ে যাব, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো। ভাই জিবরিল আমিন এক খবরের সঙ্গী, আরেক খবরের সঙ্গী আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দিনের জন্য কষ্ট হয়েছে, মেহনত হয়েছে, মুজাহাদ হয়েছে, অনেক ত্যাগ তিতিকার কুরবানি দিতে আছি দিনের জন্য, মুসলমানরা করেছে, সাহাবায়ে কেরামরা করেছে, এরপরে আমাদের কাছে দিন পৌঁছাইছে। সেই জন্য ভাই দিনের জন্য কষ্ট করা, কেউ যদি দিনের জন্য কষ্ট করে, মেহনত করে, সামান্য কষ্ট, যার্রা পরিমাণ কষ্ট, কিতাবে আছে যার্রা পরিমাণ কষ্ট যদি কেউ দিনের জন্য করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই যার্রা পরিমাণ কষ্ট দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সেই জন্য ভাই দিন শেখা, দিনের জন্য মেহনত করা, দিনের জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া, দিনের জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া, ঘরে থাকে সবকিছু শেখা যায় না, দিনের সফরের জন্য, দিন শেখার জন্য, এলেম শেখার জন্য সফর করলো, দিন শেখার জন্য সফর করলো, দিন অন্বেষণকারী হিসেবে সফর করলো, এই সফরগুলো আমার আপনার জান্নাতের পথকে সহজ করে। আল্লাহ রসুল বলেছেন কালা রসুল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোন একটি পন্থা অবলম্বন করলো মেহনতের সাথে, হালাকা আরবি শব্দ হাদিসের শব্দ, এই হালাকা মানে হলো মেহনতের সাথে, মুজাহাদার সাথে একটু কষ্ট স্বীকার করে কোন একটা পন্থা অবলম্বন করে, কি করবে এই পন্থা, এলেম শিখবে, দিন শিখবে, ইমান শিখবে, এর জন্য একটা পন্থা অবলম্বন করবে। এখানে কথা বলা হয় না যে মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসায় ভর্তি ওটা একটা পথ ঠিক আছে, কিন্তু ওই পথ ছাড়া আরো পথ আছে, যে পথে আপনি অবলম্বন করেন দিন শেখার জন্য, ইমান শেখার জন্য, চাই সেটা চলমান দাওয়াত তাবলীগের মাধ্যমে হোক, অথবা কোন আলেমের সহমতে থেকে হোক, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে হোক, আল্লাহ রাসূল বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেহনতের কারণে, এই মুজাহাদার কারণে তার জান্নাতের পথকে আল্লাহ তাআলা সুগম করে দেন। হামদেশ থেকে যেই লোক মদিনায় এসেছিল আত্মাহিয়াত শেখার জন্য, হযরত উমরের জোবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, তোমাকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে দিবে না। কেন এই কথাগুলো এসেছে দিনের জন্য মেহনত। এই জন্য ভাই আমাদের শেখার জানার অনেক কিছুই বাকি নেই। অনেকে আছে আত্মাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না, নামাজ তো দীর্ঘদিন থেকে পড়ে। আবার অনেকে আছে আত্মাহিয়াতু পারে ঠিক কিন্তু অর্থ জানে না। অর্থ জেনে পড়লে এর মজা আলাদা, এর স্বাদ আলাদা। যে অর্থ জানে না সে ওই স্বাদ জানবে। আবার দোয়ায় কুনুত অনেকে তো ভালো করে জানে, অথচ দোয়ায় কুনুত ছাড়া নামাজ হয়? আত্মাহিয়াতু ছাড়া কি নামাজ হয়? নামাজ হয় না। এই জন্য দিনের জন্য মেহনত করি ভাই আমরা, যে কোনো উপায়, কেউ যদি উপায় খুঁজে আল্লাহ তাআলা তার পথ বের করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার, অনুধাবন করার এবং এই মুহররম মাসে এবং সফর মাসে দিনের মেহনতের জন্য, দিন শেখার জন্য, দিন অন্বেষণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই যারা সুন্নাত করি নাই, চার রাকাত সুন্নাত নামাজ আদায় করেছি।